الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق এই সূরার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজের 10টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। বুরুজ হলো বহুবচন বুরজের, বুরজ মানে গ্রহ। প্রথম আয়াতেই আল বুরুজ শব্দ আছে। এই সূরা তাই তার নামকরণ করা হয়েছে সূরাতুল বুরুজ বলে। রব্বুল আলামিন বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম আকাশের, যে আকাশ হচ্ছে গ্রহ, গ্রহাদি বিশিষ্ট বিভিন্ন গ্রহ রয়েছে উপরে, তারকারাজি, তাই এইসব গ্রহাদি উপরে আছে, তাই আসমানের দিকে সম্বন্ধ করা হয়েছে। ওই সব গ্রহ কোথায়? উপরে। তাই ওই আকাশের কসম, যে আকাশে রয়েছে বিভিন্ন রকমের গ্রহ, সুবহানাল্লাহ, এক একটা গ্রহ দুনিয়ার থেকে কত গুণ গ্রহ, নতুন নতুন তারকা আবিষ্কার করছে বৈজ্ঞানিকরা, হাজার হাজার গুণ বড় এই পৃথিবী থেকে, এক গুণ না দুই গুণ না, সুবহানাল্লাহ বিহামদিহি, হাজার হাজার গুণ। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, কসম ইয়াউমি মাউউদের, ওই দিনের যে দিনের ওয়াদা করা হয়েছে, তাহলে ওয়াদাকৃত দিনের কসম। ওয়াদাকৃত দিন বলতে কিয়ামত, ভালো করে ইয়াদ রাখুন, প্রত্যেকটা শব্দের অর্থ ব্যাখ্যা সহ যা বলি ইয়াদ রাখবেন, পরবর্তীতে জিজ্ঞেস করা হবে। ওয়াল ইয়াউমিল মাউউদ, কসম দিনের, যে দিন সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন, দুনিয়াতে আছো তার ফল তুমি কোথায় পাবে? আখেরাতে। তো ওই দিন হচ্ছে ইয়াউম মাউউদ। وَشَاهِدٍ وَمَشْهُودٍ, قسم شاهدر আর মশহুদের, شاهد মানে সাক্ষী, মশহুদ মানে যে সময়ে সাক্ষ্য দেওয়া হবে বা যে ব্যাপারে সাক্ষ্য দেওয়া হবে। شاهد আর মশহুদ এর ব্যাখ্যা কেউ কেউ বলেছেন শাহিদ মানে জুম্মার দিন আর মশহুদ মানে আরাফার দিন, কিন্তু আমাদের শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি এটা উল্লেখ করে বলেছেন যে এই মশহুদ বলতে কিয়ামতের দিন। তাই শাহিদ মানে সাক্ষী, যেই সাক্ষ্য দেবে, কোন জিনিস সাক্ষ্য দেবে? কিয়ামতের দিন। তো বেশি স্পষ্ট, শাহিদের সাথে যেহেতু মশহুদ, তাই শাহিদ যেই সাক্ষ্য দিবে আর মশহুদ যে সময়ে যে দিনে সাক্ষ্য দিবে তা হচ্ছে মশহুদ, আর তা হবে কোন দিন? কিয়ামতের দিন। এবারে শাহিদ মশহুদ এইসব সাক্ষী অনেক, কিয়ামতের দিন, এর মধ্যে থেকে সর্বপ্রথম যিনি বিচার কার্য শুরু করার জন্য সাক্ষ্য দিবেন মানে আল্লাহর কাছে সুপারিশ করবেন তিনি কে হলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সাক্ষী হবেন, সাক্ষ্য দিবেন। তাহলে বিচার কার্য শুরু হওয়ার জন্য সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একরকম সাক্ষ্য সুপারিশ, আচ্ছা কিন্তু এটা সুপারিশ, আমরা সুপারিশ বলি যেভাবে আছে হাদিসে, তো সাক্ষ্য কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের পক্ষে সাক্ষ্য দিবেন কিয়ামতের দিন, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাক্ষী। অন্যদিকে এই উম্মা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পূর্ববর্তী উম্মতদের জন্য সাক্ষ্য দিবেন, তাহলে এই উম্মতও সাক্ষী। বুঝতে পারছেন? আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলা আন-নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। এভাবেই আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে সৃষ্টি করেছি, মধ্যমপন্থী উম্মা অর্থাৎ শ্রেষ্ঠ উম্মা। যেহেতু আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ নেশন, শ্রেষ্ঠ জাতি। বলি আলহামদুলিল্লাহ, আমাদের ইজ্জত বেশি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বা সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ রসুল, ওই হিসাবে তার উম্মতের এরকম মর্যাদা। তাই এই উম্মাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিয়ামতের দিন পূর্ববর্তী নবীদের পক্ষে সাক্ষ্য দিবেন। বুঝতে পারছেন? আর আপনাদের ইজ্জত কম না বেশি? কিন্তু আপনারা অথবা আমরা যদি নিজেরাই নিজেদের ইজ্জত নিজেদের মানহানি করি তাহলে ওটা তো নিজেদের ব্যাপার, তাই না? আমরা আমাদের ইজ্জত সবার উপরে বলি আলহামদুলিল্লাহ। ইজ্জত পেতে চাই তাহলে নবীর উম্মত হয়ে থাকতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারাম কাজ থেকে বাঁচতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে। সবাই বলুন তো, একটু মিললে মিল না, একটু মিললে মিল না হলে হজ কিরকম হবে ভাই? বুঝতে পারছেন? মিললে মিল না নেই, একদম পাঁচ ওয়াক্ত পড়তে হবে ফরজ সালাত। আচ্ছা পুরুষের জন্য কোন সময় নামাজ মাফ আছে? যতক্ষণ পর্যন্ত তার স্মৃতিশক্তি আছে, হুশ আছে, বুঝে হাত পা নাড়াতে পারে অথবা হাত নাড়াতে পারে, এমনকি কোন কোন আলেম বলেছেন যদি চোখ দিয়ে ইশারা করতে পারে তবুও তাকে চোখ দিয়ে ইশারা করে সলাত আদায় করতে হবে। আর যদি হাতের ইশারা তো অসুবিধা নেই, এরকম হাত দিয়ে ইশারা করে নামাজ পড়বে, কথা নাই, তাহলে সলাত মাফ। পুরুষের জন্য কোন সময় মাফ হয়? সব সময়, অর্থাৎ বালেগের জন্য আর কি, না বালেগের তো কোথায় নেই। আচ্ছা বললাম পুরুষ, তাহলে মহিলাদের জন্য আছে মাফ কোন সময়, তাই না? সবাই জানেন তো মশালা, হয়তো কেউ জানে না, হয়তো কেউ থাকতে পারে ইন্না লিল্লাহ মুসিবাল্লাহ। বুঝতে পারছেন? মহিলাদের জন্য মাসিক ঋতু অবস্থায় সালাত পড়া জায়েজ না, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। বুঝতে পারছেন? আচ্ছা মাসিক ঋতু অথবা সন্তান জন্ম দেওয়ার পরে যে রক্ত প্রবাহ ঘটে এই অবস্থায় তারা সালাত পড়বেন না। বুঝতে পারছেন? যখন পাক হলেন তখন পড়বেন, এই অবস্থায় সালাত যে মিস হবে এর কারণ নেই। যদি রোজা মিস হয়ে সিয়া তাহলে তার কাজা পাক হওয়ার পর আদায় করতে হয়। স্পষ্ট কিনা? এইসব ব্যাপার হয়তো কোন কোন মুসলমান এরকম থাকতে পারে, এগুলো জানে না। বড় বড় মাসালা সম্পর্কে আমরা কথা বলি আর কোন কোন সময় দেখা যায় একদম জরুরি মাসালা মানুষ জানে না। আমাদের এই উম্মাহ شتو أمة كنتم خير أمة سبحان الله أرئية الله وجل. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. এভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছি, উম্মাহ ওয়াসাত, মধ্যমপন্থী উম্মাহ, উম্মাহ ওয়াসাত, লিতাকুনু শুহাদা আলা নাস, কেন যেন তোমরা লোকজনের সাক্ষী হও। আর এই লোকজন বলতে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলতেন, তোমাকে আমি রাসূল বানিয়ে পাঠিয়েছি, রাসূল নবী বানিয়ে পাঠিয়েছি, তুমি কি করলে? তো তিনি তো বললেন আমি এরকম করেছি, কিন্তু ওরা তার উম্মতের লোকজন বললো আমাদের কাছে কোন নবী আসেনি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ সাড়ে 900 বছর তিনি রাসূল হয়ে ওখানে তাদেরকে আল্লাহ একত্রের দিকে আহ্বান করেছেন, কিন্তু তারা ইমান আনেনি, তাই না? কত বছর? 950 কত হল? 950। এ তো সত্য, কে আমাদের দিন তারা বললে আমাদেরকে কেউ আসেনি। আলিহিসালামকে আল্লাহ পাক বলবেন তোমার সাক্ষী কে? নূহ আলাইহিস সালাম বলবেন আমার সাক্ষী হচ্ছেন আখিরি জামানার উম্মাহ, শেষ উম্মাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাহ যখন নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিবেন, সাক্ষ্য দিবেন, তখন তারা বলবেন এরা তো অনেক পরে এসছে, ওরা কিরকম সাক্ষী হয়, তাই না? কে সাক্ষী? তো এই উম্মাহকে আল্লাহ পাক বলবেন তোমরা কিরকম সাক্ষী হলে? তো তারা বলবেন আমাদের কাছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তুমি যার উপর কোরআন নাযিল করেছো তার মাধ্যমে আমরা জানতে পেরেছি নূহ আলাইহিস সালাম এসেছেন, আর এরকম এরকম, তাই তিনি মানে এই উম্মত নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য দিবেন। পরবর্তীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আওয়াজে, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন যে আমরা সত্য বলেছি, বলেন সুবহানাল্লাহ। এই উম্মত তাহলে এই উম্মতের ইজ্জত বেশি কিনা? আল্লাহু আকবার ওয়া শাহিদ। সাক্ষী, সাক্ষীর কসম। এখানে একটি কথা উল্লেখযোগ্য, যদিও আরো বিভিন্ন দর্শে বলেছি, হয়তো কেউ নাও বুঝতে পারে, যে কোন সৃষ্টির কসম কোন মানুষ খাবে না। আমাদের জন্য সৃষ্টির কসম খাওয়া জায়েজ না। আমরা কসম খাবো কার? আল্লাহ। আর কারো কসম খাওয়া জায়েজ না, আল্লাহ কসম, যদি খাওয়ার কসম খাওয়ার প্রয়োজন হয়। কোন সৃষ্টির কসম নেই, নবীর কসম খাওয়া শিরক, আল্লাহর আরশের কসম খাওয়া শিরক, কোন ওলি কোন ভালো লোকের কসম খাওয়া শিরক, মাটির কসম খাওয়া শিরক, আসমানের কসম খাওয়া শিরক, কোন গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির কসম খাওয়া শিরক। বুঝতে পারছেন? মানুষ কসম খাবে, মুসলমান কসম খাবে একমাত্র আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من حلف بغير الله فقد كفر او اشرك, যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায় তাহলে সে কুফরি করলো বা শিরিক করলো। অন্যত্র বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من كان حالفا فليحلف بالله او ليصمت, যদি কেউ কসম খায় তাহলে সে যেন আল্লাহর কসম খায় আর না হয় চুপ থাকে। তো কসম খাওয়ার প্রয়োজন হলে কার কসম খাবেন? আল্লাহ। তাইলে শাসনতন্ত্রের কসম খাওয়া যায় আছে? সার্বভৌমত্বের কসম হওয়া যায় এসে ভালো করে বুঝবেন, বললেন না আলাদা দেশে গেলে এখন করতে হয় সরকার টিকাবার জন্য, আছে কিনা শিরিক। আল্লাহ আমাদের হেদায়েত দিন, বুঝার তৌফিক দিন, হকে প্রতিষ্ঠিত থাকবেন, দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ সাহায্য করবে। আচ্ছা দেখুন তো কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন তাদের জবান জিহ্বা তাদের জন্য তাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, তো সত্যি আপনি আল্লাহ নাফরমানি করছেন, আপনার পক্ষে আপনার জিহ্বা থাকবে না, না আপনার বিপক্ষে আপনার জিহ্বা সাক্ষ্য দিবে যদি আপনি আল্লাহ নাফরমানি করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বুঝে গেল, যদি আমি জিহ্বা দিয়ে মিথ্যা বলি জিহ্বা সাক্ষ্য দিবে নাকি? মুশকিল আল্লাহ, পা দিয়ে খারাপ কাজ করেছ, হাত দিয়ে খারাপ কাজ করেছ, আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। তবে মুসলমানদের ব্যাপার আরেকটা, কোন কোন মুসলিমকে রব্বুল আলামিন তার নিজ দয়া করে মাফ করে দিবেন। তো মিথ্যা বলা জিহ্বা দিয়ে যাই না যাই, খবরদার মিথ্যা বলবেন না, দুনিয়া কামাই করার জন্য মিথ্যা বলবেন না, সব নষ্ট করে দিবে। ইয়া কেদিন খুবই রকম মিথ্যা বলা, খুবই রকম। এছাড়া মিথ্যা বলা মুনাফিকের গুণ, ইরা হাত দেখা কেদাবা। তাই আমাদের সকলকে সবসময় আল্লাহর ভয় রাখতে হবে মনে, আল্লাহর ভয় রাখতে হবে মনে। যদি আল্লাহর ভয় রাখি তাহলে মিথ্যা বলবো না, জিহ্বা কন্ট্রোল রাখবে, বলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من يضمن لي ما بين لحييه وما بين فخذيه اضمن له الجنه। যদি কোন ব্যক্তি তার জিহ্বার জামিন হয়ে যায় আর তার দুই উরুর মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জেস্তারের জামিন হয়ে যেতে পারে, তাহলে আমি তার জন্য জান্নাতে জামিন হয়ে যাবে। জান্নাতে যেতে চায় তাহলে এগুলির হেফাজত করে আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আর এই দুইটি কারণে বিশেষত মানুষ জাহান্নামে যাবে, লোভ জিহ্বা, এবং বেশিরভাগ হচ্ছে জিহ্বা। হাসবুনাল্লাহ ওয়া নিঃমাল ওয়াকিল। এমনি ভাবে কিয়ামতের দিন ফেরেশতাগণ সাক্ষ্য দিবেন, আরো যাদেরকে রব্বুল আলামিন নিয়মতান্ত্রিক অনুমোদন দিবেন আর তারা সাক্ষ্য দিবেন, এরা সবাই এর মধ্যে শাহিদের মধ্যে শামিল। ও শাহিদিন ও মাশহুদ, আর মাশহুদ বলতে কিয়ামত। আল্লাহ বলেছেন, যালিকা ইয়াউমুন মাজমুউল লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ। সূরা হুদের 103 নম্বর আয়াত। এটা হলো ওই দিন যেদিন লোকজনকে জমা করা হবে, আর এই দিন হচ্ছে ইয়াউম মাশহুদ, অর্থাৎ যাতে লোকজন উপস্থিত হবে, যাতে লোকজন আল্লাহর দরবারে হাজির হবে, এইগুলো করত আর আয় করত, যাতে যেদিন লোকজন সাক্ষ্য দিবে, আর সাক্ষ্য কিন্তু সরাসরি দিবে না, আল্লাহর অনুমোদন পাওয়ার পরে, আগে ভাগে হয় না। মানে সাক্ষ্য বলতে আপনি বলবেন আলাদা ভালো আলাদা ভালো এটা বলতে পারবেন না, অর্থাৎ সুপারিশ আল্লাহ অনুমতি ছাড়া কেউ কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। তাই আপনারা যে বলেন, মানে আমাদের অনেক লোক আছে না, পীরের মুরিদ হয়ে গেলে আলাদা কিয়ামতের দিন পীর সাহেব একদম আলাদুল নিয়ে যাবে, বলে কিনা সে কোথেকে পারমিশন পেলো, তাকে কে দিল অনুমোদন? সে দুনিয়াতেই অনুমোদন পেয়ে গেছে। আর আল্লাহ বলছেন কিয়ামতের দিন অনুমোদন, আল্লাহর অনুমোদন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আপনি বলছেন আল্লাহ, এই পীরমুরি দিয়ে এটা একটা বেদাতি কথা, এটা পরিত্যাগ করার দরকার, বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ আল আযীম। যাদের কেউ যদি এখনো থাকে পীরতন্ত্রের উপর বিশ্বাসী এই বিশ্বাস পরিত্যাগ করুন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি আও সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব আর আরেকটি হচ্ছে আমার সুন্নাত। এই দুই বস্তু তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো গুমরাহ হবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আমার পর অনেক পীর আছে, এক একটা পীর হচ্ছে এক একটা রক্ষা কবচ। বলেছেন নাকি না? তাহলে পীর তন্ত্র আর কত? আল্লাহুল মুস্তাআন, হাসবুনাল্লাহ। আচ্ছা, এখানে রব্বুল আলামিন তিন আয়াতে কসম খেলেন। প্রথম নম্বর وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ وَالْيَوْمِ الْمَوْعُودِ وَشَاهِدٍ وَمَشْهُودٍ এই কসম খাওয়ার পরে দুর্গ বিশিষ্ট আসমানের শপথ, তাই না? প্রথম ওয়াদাকৃত দিনের শপথ, সাক্ষীর শপথ, যেদিনে সাক্ষ্য দেওয়া হবে তার শপথ, অথবা যাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়া হবে তাদের শপথ। অন্য আরেকটা তর্জমা বলছেন এখানে শাহিদ মানে দ্রষ্টা আর মাসুদ মানে দৃষ্ট, দৃষ্টের শপথ। অশাহিদ মাসুদ, কিন্তু আমি ব্যাখ্যা করেছি আপনার বুঝবেন আশা করি। এরপরে قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ النَّارِ ذَاتِ الْوَقُودِ إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ قُتِلَ ذُنْشَهُيْشِ أَصْحَابُ الْأُخْدُودِ أُخْدُودِ الشَّاتِيَة পরীক্ষাগুলির সাথীরা, খন্দকগুলির সাথীরা। এই খন্দকগুলি বা পরীক্ষাগুলি কিসের? আন্নার, আগুনের। জাতিল ওয়াকুদ, ইন্ধন বিশিষ্ট, মানে ইন্ধন বলতে আমরা কি বুঝি? যেগুলোর দ্বারা আগুন জ্বালানো হয়, তাই না? ইন্ধন তো হয়তো রাখি, অথবা গাছপাতা, শুকনো গাছ ইত্যাদি, আর খুব বড় করে জ্বালিয়েছে, পরীক্ষা খুদাই করেছে খাল, তারপরে এতে আগুন জ্বালিয়ে দিয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে কি আমরা তর্জমা শুনে তারপর বুঝবেন, ইদ হুম আলাইহা কুমু, এমনি সময়ে ওই পরীক্ষার সাথীরা, আর ওই পরীক্ষা কিসের? ইন্ধন বিশিষ্ট আগুনের, ইন্ধনওয়ালা আগুনের। এবারে ওই সাথীরা কি করলো? ইদ হুম আলাইহা কুমুন, ওরা ওই পরীক্ষার অগ্নিকুণ্ডের কিনারায় ওরা বসে দেখছে, তামাশা দেখছে। ওহুম আলা মা ইফআলুনা বিল মুমিনিনা শুহুদ, বলছেন আগের অর্থ হচ্ছে ইদ হুম আলাইহা কুমুন, ওই পরীক্ষার কিনারা ওরা উপবিষ্ট ছিল আর তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল, দেখছিল। তাহলে আপনারা বুঝতে পারলেন আয়াতের অর্থ শুনে যে এর অর্থ কি? পরীক্ষা খুদাই করেছে অগ্নিকুণ্ডের আর অগ্নি আগুন জ্বালিয়েছে, তারপরে মুমিনদেরকে আগুনে ফেলে দিয়েছে। বুঝতে পারছেন? ঘুমালে কি বুঝতে পারবেন নাকি? যারা ঘুমাচ্ছে একটু, আর আগুন যদি জ্বালানো হয়, আগুনে একটা মানুষকে ফেলে দেওয়া হয়, তাহলে তার অবস্থা কি হবে? তো ওরা কি করেছে? মুসলমানদেরকে অগ্নিকুণ্ড তৈরি করে, মুমিনদেরকে অগ্নিকুণ্ড তৈরি করে ওখানে নিক্ষেপ করেছে। আবার দেখছে ভাই আমি ওদেরকে জ্বালিয়ে দিয়েছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। এই মুসাফা আগেও গেছে, বর্তমান জমানায় পাওয়া যায় আছে কিনা? মুসলমানকে নামাজি ব্যক্তিকে হত্যা করে আবার হাত তালি দেয়, একসাথে জড়ো হয় এরকম লাঠি দিয়ে বাড়ি, এগুলো তো আমার দেশে আমি দেখলাম। আবার আন্তর্জাতিক বিষয় আপনারা দেখছেন কত কিছু। আবার আরেকটাকে ফাঁসি দেওয়া হয়েছে, সে আবার হাত তালি দেয়, আবার বৃষ্টি হওয়ায় হামিদ الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. ওরা যে মুমিনদের সাথে এরকম আচরণ করছে তার কারণই হচ্ছে এটা যে ওইসব মুমিনগণ আল্লাহর জাতের উপর ঈমান এনেছে, আসলে আর কিছু নাই। ওরা কি করেছে? ঈমান এনেছে আল্লাহর জাতের উপর, যিনি পরাক্রমশালী আর সুপ্রশংসিত। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ পাকে গালিব, আল্লাহ প্রশংসিত, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আপনি আল্লাহর মুখাপেক্ষী, আপনার আপনি আল্লাহর প্রশংসা করবেন, এর মাধ্যমে আল্লাহর কিছু বাড়বে? কিছু বাড়বে না। আচ্ছা আপনি আল্লাহর প্রশংসা করবেন না, এদের আল্লাহ কিছু কমবে নাকি? হাদিসে কুদসি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, তোমরা সবাই যদি ওর মতো হয়ে যাও তাহলে আমার ধনভাণ্ডারে কিছু বাড়বে না। আবার তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শয়তান আর দুষ্ট যে, তার মধ্যে যদি তোমরা সবাই হয়ে যাও তাহলে আমার ধনভাণ্ডার থেকে কিছু কমবে না, আমার ইজ্জত কমবে না আর কি, ইজ্জত বাড়বে না। কারণ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো মুখাপেক্ষী আল্লাহ ঠিক না? قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد, আল্লাহ কারো মুখাপেক্ষী, আপনি কারো মুখাপেক্ষী? আমার কথা শুনছেন না, উল্টো পাল্টা বলবেন না, আপনি মুখাপেক্ষী হন না, আল্লাহ অন্যের মুখাপেক্ষী, আমরা সবাই একজন আরেকজনের মুখাপেক্ষী। যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন, প্রভাবশালী ব্যক্তি হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক আর যত বড় ধনবান হোক, সবাই আরেকজনের মুখাপেক্ষী। কিন্তু যিনি কারো মুখাপেক্ষী না, তিনি হলেন আল্লাহ, আল্লাহুস সামাদ। এরা প্রতিশোধ নিচ্ছে আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কথা না মানবেন, তাদের নিজ দিন না মানবেন। আপনি যতই তাদেরকে বলেন, তাদের আনুগত্য করেন, যতই বলেন আমি আপনার সাথে, যদি বলেন আমি আপনার ফ্রেন্ড, তারা কিন্তু এতে খুশি না, বলবে অনেক টাকা আছে, অনেক টাকা আছে। যখন বেদিন হয়ে যাবেন, ইহুদি হয়ে যাবেন কিংবা নাসারা, তখন বলবে আপনি হচ্ছেন আমাদের আসল বন্ধু। সবাই বলি না, ইহুদি আমাদের প্রতি কখনো খুশি হবে? কোন নাস্তিক খুশি হবে? যতক্ষণ পর্যন্ত আপনি তার মতো নাস্তিক না হবেন ততক্ষণ পর্যন্ত সে খুশি হবে না। একটা দুষ্ট যতক্ষণ পর্যন্ত আপনি তার মতো দুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত সে আপনার প্রতি খুশি হবে না, বুঝতে পারছেন? তা আমাদেরকে সত্যিকারের মুমিন হওয়া দরকার। ইহুদদের সাথে, বিধবীদের সাথে আমাদের কি সম্পর্ক? এই যে গেল ক্রিসমাস ডে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই ক্রিসমাস ডে কে উপলক্ষ করে কত মুসলমান তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, জানায়নি? আবার তাদের অনেক মুসলমান আছে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে দেখি। আচ্ছা ক্রিসমাস ডে তো আছে, হিন্দুদের কততে হওয়া কত দিবস রয়েছে, ওইসব দিবসে বাংলার মাটিতে দেখা যায় হিন্দুদের চেয়ে মুসলমানদের সংখ্যা বেশি আছে কি আপনারা বলেন? আমি তো মিথ্যা বলিনি, লোকজন বলছে, আমি তো কখনো যাইনি কিন্তু লোকজন বলে। আর দুঃখের ব্যাপার হলেও সত্য, আমাদের প্রধানেরা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, সত্য হল না মিথ্যা হল? রাষ্ট্র পরিচালকেরা মুসলমানেরা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে, অথচ ওই নাস্তিক আর ওই হিন্দু অথবা মুশরিক আমাদেরকে কখনো ভালো পায় না। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি জান দেখবেন কি অবস্থা। মুসলমান আমরা আর ইসলাম থেকে সরে গেছি, যার ফলে আমাদের ইজ্জত নেই। যদি মুসলিমগুলি বা মুসলিম রাষ্ট্রগুলির প্রধান যারা রয়েছেন সত্যিকারের ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকত, তাহলে আমাদেরকে আজ অন্যের সামনে ওইসব বিতর্কীদের সামনে মাথা নত করতে হতো। এই ইমান আমাদের তাজা করা দরকার, ইমান তাজা করবেন, ইমান নাড়াতে হবে। অসৎ কাজে গেলে ঘুম আসে না, সৎ কাজে আসলে ঘুম আসে, ঠিক না? ঠিক মসজিদে গিয়ে বলছে কোরআন পড়বে না, কত মুসলিম কোরআন পড়তে যান না, এমনি বসে থাকে, তার কি করবে, তো ঝুমাবে, দরসে আসে মন নাই তাহলে তো ঝুমানো আসবে, আর যদি মন দিয়ে শুনেন ঘুম আসবে, এই জি দরস গায়ে আসে, দরস ন অবস্থায় ঘুম আসা, তার মানে এটা শয়তানের প্রভাব, কথা বুঝছেন? কারণ সে খুশি যদি আপনি ঘুমান তাহলে একটা জিনিস আপনার থেকে মিস হল, বুঝতে পারছেন? সে খুশি, তো আমরা শয়তানকে একটু কাঁদাবার চেষ্টা করি, কে কে কাঁদাবেন একটু হাত ধরেন, হাত মামান। আবার বলি দশ সহকারে যে কোনো লোক কথা বলবে না, ঠিক না? মোবাইল নাবি, মোবাইল বন্ধ, বিশেষ প্রয়োজন আপনি দেখলেন বাইরে চলে যাবে, এখানে বসে কথা বলবেন না, এর দ্বারা আপনি যদি কথা বলেন আমারও কথা বলতে অসুবিধা হবে, আপনার সাইডে যে আছে তারও কথা শুনতে অসুবিধা, এর ফলে দর্শের ব্যাঘাত ঘটলো, এই যে অবস্থা আপনার সব হবে না, বুঝতে পারছেন? কত ক্ষতি হয়ে গেছে। একথার জন্য যারা আজকে উপস্থিত, একথা নিজের আর পুনরুল্লেখ করতে না হয়, আপনারা নিজেরাই সচেষ্ট থাকবেন, বলুন ইনশাআল্লাহ। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد الله قال يسوع مؤمن ذكي وراكوشت ديشلو تركانو تبليك وليشلو এদের এই যে মুমিনদের কোন দোষ ছিল না, দোষটা ছিল এটাই যে ওরা কেন ইসলাম কবুল করল, কেন আল্লাহর উপরে ইমান রাখল, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে এজন্যই অশান্তি বিরাজ করছে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন সারা বিশ্বে দেখুন, কারণটা একটাই, ওরা কেন ইসলাম মানে। আবার মুসলমানদের মধ্যে দয়াদয়ি বিভেদ সৃষ্টি করে দেয় ওরা, যেহেতু ওরা হচ্ছে মুসলিম তাই পরে লড়াই করুক, ঠিক না? আমাদের সকলকে মুসলিমদেরকে সচেতন থাকা দরকার, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকা দরকার, একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা দরকার, কারণ মুমিন পরস্পরের ভাই নাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনগণ পরস্পরের ভাই ভাই। আল্লাহ রাসূল কি বলেছেন শুনে আসছেন, আল মুসলিমু বলেন আহুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, কিন্তু হয়ে যায় কি, আমার দেখা যায় উল্টা, মুসলিম মুমিন মুসলিমের সাথে হবে দয়া পরবশ, কিন্তু এর বিপরীত মুসলিম মুসলিমের সাথে কঠোর। অথচ রব্বুল আলামিন মুমিনদের উদাহরণ দিয়েছেন, সাহাবায়ে কেরামদের বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তাদের সাথে যারা রয়েছেন ওরা হচ্ছেন কাফিরদের প্রতি কঠোর আর পরস্পরে হচ্ছেন দয়া পরবশ রহমদীন। এটা সাহাবাদের গুণ। আর আমাদের গুণ কি উল্টে গেছে? না উল্টে গেছে। তাই আমাদের সকলকে ওইদিকে ফিরে যেতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস-সাহার আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনগণ পরস্পরে একই শরীরের মতো, এক শরীরের মতো। আপনার শরীর যদি আঙ্গুলে ব্যথা হয় সারা শরীরে ব্যথা অনুভব হয় কিনা? দাঁতে ব্যথা সারা শরীরে ব্যথা অনুভব হয় না? শুধু দাঁতেই বসে? হ্যাঁ, শুধু দাঁতে সারা শরীরে নিয়ে বললাম মুশকিল, অশান্তি আর অশান্তি, দাঁতের ব্যথা দেখছো কত কষ্ট। আচ্ছা যদি জ্বর হয় তো কি অবস্থা? আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের উদাহরণ তাদের ভাতৃত্বের বন্ধনে ভালোবাসায় আর একজন আরেকজনের সাথে মিলন মিলনে মহব্বত ভালোবাসায় উদাহরণ হচ্ছে তাদের এক শরীরের মতো। যদি যদি শরীরের একটি অঙ্গে আঘাত পায় তাহলে সারা শরীরে আঘাত পায়। উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগে বলছেন বিল হুম্মা ওয়াস-সাহার, হুম্মা মানে জ্বর, জ্বর হলে তো বুঝেন তো সারা শরীরে অনুভূত হয় তাই না? আর যদি অনিদ্রা রোগ হয় সারা শরীরে অনুভূত হয়, তো ওই রকম। কিন্তু আমরা এটা ভুলে গেছি, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা ঠিক করি, আমি আমার ঠিক করি, অন্যের দিকে কেন তাকাবো? আমার কবরে আমি যাব ঠিক না ঠিক? আমার কবরে অমুক যাবে আর তুমুক যাবে? আচ্ছা যদিও বলেন না হয়তো কি বলেন, সম্ভবত অনেক সময় এরকম হয় একজনের একই কবরে করে একজনকে দাফন করা হয় মুমকিন। আচ্ছা এখানে উদ্দেশ্য কি? ওই কবরে দাফন করা না উদ্দেশ্য প্রত্যেকে প্রত্যেকের জবাব আলাদা আলাদা করে দিবে তাই না? প্রত্যেকে প্রত্যেকের নিয়ামত হবে না আলাদা করে, উদ্দেশ্য কি ওইটা? আমি একা যেভাবে এসছি ওইভাবে একা যাব, আমার জবাব দিতে হবে আরেকজন আমার জবাব দিবে। তাই আমরা পরস্পরে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকবো, কেউ যদি এগিয়ে যায় তাকে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, আরো এগিয়ে দেব। আমি ও যাক হকের পথে আরো এগিয়ে যাক, হকের আহ্বান জানাবে, কিন্তু তুমি তার জামা জামা ধরে টানছো পিছনে মেরু, হিংসা না? হ্যাঁ হিংসা বড় মুশকিল। وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد, ترى এদের সাথে যে এরকম খারাপ আচরণ করছে এর কারণই হচ্ছে এটা যে ওরা আল্লাহর উপর ঈমান এনেছে যিনি হলেন আল আজিজ আল হামিদ ইজ্জতওয়ালা, যিনি হলেন পরাক্রমশালী আল্লাহ আল হামিদ, যিনি হলেন প্রশংসিত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসাও করেন, প্রশংসা করেন কিনা? আল্লাহ প্রশংসা করেন, সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যদি কেউ আমার উপর একবার সালাত পাঠ করে তার উপর রব্বুল আলামিন দশবার সালাত পাঠ করেন। এই যে দশবার সালাত পাঠ করে তার মানে কোনটা? আল্লাহ পাক বলে আলায় ওখানে আরশে মুআলায় ফেরেশতাদেরকে নিয়ে এদের কথা দশবার আলোচনা করেন, আপনার প্রশংসা প্রশংসা করেন, বলুন সুবহানাল্লাহ। প্রকৃতই ইজ্জত। তাহলে আল্লাহ প্রশংসাকারী এবং তার প্রশংসা করা হয় উভয়ই। আল হামিদ আল আজিজ আল হামিদ, কি আল্লাহ কেমন, তার সামনে একটা গুণ বর্ণনা করছেন। আল্লাহর গুণ বলে শেষ করতে পারবেন নাকি? আল্লাহ আকবার, আমরা কতটুকু জানি তবুও আমাদের কম জানা, এত চতুর্দিক আমরা বলে শেষ করতে পারবো না, শুধু বলতেই থাকবে সবাই। আল্লাহ বলেছেন ولو ان ما في الارض من شجره اقلام والبحر يمده سبعه ابحر ما نفدت كلمات الله ان الله عزيز حكيم। এই জমিনে যত গাছ আছে সব গাছগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর এক সমুদ্র সমুদ্রকে কালি বানিয়ে দেওয়া হয় আর এই এক সমুদ্রের সাথে আরো সাত সমুদ্র মিলিয়ে দেওয়া হয় তাহলে কতটা সমুদ্র হচ্ছে? আটটি সমুদ্রের পানি যদি কালি বানিয়ে দেওয়া হয় আর আল্লাহর কালিমাত আর নির্দেশনাবলী লেখা হয় তাহলে কলমগুলি ভুতা হয়ে যাবে, সমুদ্রের পানি কালি সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নির্দেশনাবলী লেখা শেষ হবে না। আল্লাহ বরত্ব কি প্রকাশ করবেন? এত সত্ত্বেও মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর চেয়ে বড় মুসিবত কি হতে পারে? যখন বিপদে পড়ে নাম হচ্ছে মুসলিম কিন্তু ডাকে আব্দুল কাদের জিলানিকে, আলহামদুলিল্লাহ নাম মুসলিম বিপদে পড়েছে ডাকে শাহজালালকে, নাম মুসলিম কিন্তু যখন বিপদে পড়ে ডাকে বায়াজিদ বুস্তামীকে, নাম মুসলিম কিন্তু যখন বিপদে পড়ে তখন কথিত ভণ্ডকীরা টণ্ডকীর ওদেরকে ডাকে, আল্লাহ কি বলে যায় বলুন? সত্য বললাম না মিথ্যা বললাম? আমরা আল্লাহকে চিনব আর সবসময় আল্লাহকে স্মরণ করব, সুখে দুঃখে যিনি আমাদের সহায় তিনি হলেন কে? আল্লাহ। الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। যার রাজত্ব রয়েছে সাত আকাশ সাত জমিনের, সাত আকাশ সাত জমিনের সার্বভৌমত্ব কার? আল্লাহ। তোমার বড়াই নেই, তুমি বলো জনগণ হচ্ছে সার্বভৌমত্বের মালিক, এ সার্বভৌমত্বের মালিক জনগণ। তুমি যদি তোমার জমিনের মালিক হতো তুমি মরো করো ঠিক না ভাই? তাহলে সাত আকাশ সাত জমিনের মালিককে, যত সৃষ্টি রয়েছে সবকিছু মালিককে আল্লাহ। আমাদের সেই বিশ্বাস থাকতে হবে, যদি আল্লাহ জাতির উপর বিশ্বাস থাকে তাহলে আমরা আল্লাহর সাথে আর কাউকে শরীক করব না ঠিক না, বিশ্বাসই করব। তাই করে আর আল্লাহ বাচ্চা নাই তো কি করব, তখন তো ঠেকায় পড়ে যায় আব্দুল কার কাছে, সাজারের কাছে, আর ওখানে গিয়ে আর ওই দেয়ালে পেট বসায় বসে আছে, পেট বসায় বলে বাবা নিয়ে নিবে একটা, কারণটা তো আমি আমি নিজে ছোটবেলা লিখেছি বুঝতে পারছেন, আর এখন কি আগের তুলনায় এখন শিরক কমে যাওয়া বেড়েছে, ভালো কথা। হকের পথে আওয়াজও চলছে, বাতিলের পথে আওয়াজও চলছে, হক না হকের দ্বন্দ্ব কেয়ামত পর্যন্ত চলবে বুঝতে পারছেন, হক না হকের দ্বন্দ্ব কেয়ামত পর্যন্ত চলবে, হকের ঝান্ডা বুলন্দ করার জন্য অবশ্য অবশ্যই কিছু লোক থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ আমি বলি আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযাল ত্বাইফাতুন মিন উম্মতি মানসুরা আলাইহা, আমার উম্মতের কিছু সংখ্যক লোক কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। আমার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ওদের ওদের অন্তর্ভুক্ত করেন, যাদের মাধ্যমে রব্বুল আলামিন তার হক হকের ঝান্ডা বুলন্দ রাখবেন। বলুন আমিন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার মালিকানা হচ্ছে সাত আকাশ সাত জমিনের, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ সব সব কিছুর সাক্ষী, আল্লাহ নিজেই সাক্ষী ঠিক না, অথবা আল্লাহ সব কিছু দেখছে সুবহানাল্লাহ, সাহী সাক্ষী কে হয় এ দেখে প্রত্যক্ষদর্শন, আল্লাহ সবকিছু প্রত্যক্ষদর্শী। আপনি যেখানেই যাবেন সেখানেই আল্লাহ আপনাকে দেখছেন, দেখছেন কিনা? আল্লাহ আছেন কোথায়? আরশে মুআল্লায়। কিন্তু আল্লাহ আরশে মুআল্লায় থেকে আপনার আপনার মনে কি আছে তা জানেন, আপনি কোন দিকে যাচ্ছেন তা জানেন, কি করছেন কি না সব জানেন, আপনি একা একা একা অবস্থায় আছেন, কোন অবস্থায় আছেন, কি করছেন না আছেন সব আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, আল্লাহ থাকি কিনা তো জানেন কু। এই জন্য সব সময় কাকে ভয় করবেন, আল্লাহকে। একা একা বলে কেউ দেখছে না, শুনলেন সুবহানাল্লাহ। গলত কাজ, চুরি অথবা অশ্লীল কাজ দেখছে তো একজন রব্বুল আলামিন, যেখানে আপনি যাবেন আল্লাহ আপনাকে দেখছে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তো এইসব আয়াতকে সামনে রেখে কিন্তু বলে আল্লাহ সব জায়গায় হেনা মজুদ হেনা মজুদ, এইটা কিন্তু আপনার ঠিক না। আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে আছেন, এর মধ্যে সন্দেহ নেই। আল্লাহ আছে আছেন কিন্তু আমাদের সাথে আছেন, বুঝতে পারছেন? আমরা যেমন দেখি ওই ছোটবেলা সামনে রাত জ্যোৎস্না হয় রাত, বাড়ি থেকে বের হলে দেখা যেত কত সুন্দর ফর্সা, সুবহানাল্লাহ। সেই চিত্র তো এখন আমরা সৌদিতে এসে দেখতে পাই না, দেখেন নাকি এত সুন্দর দৃশ্য বাংলার মাটিতে দেখা যায় এখনো গ্রামগঞ্জে দূর দূরে। এই সুন্দর দৃশ্য আপনি এখানে পাবেন না, আল্লাহর পক্ষ থেকে ও বাংলাদেশে চলে গেছে, ওরা আলহামদুলিল্লাহ। তাই এই জন্য সোনার বাংলা মিথ্যা নয়, ওই এনজিওর সোনার বাংলা মাশা আল্লাহ। ছোটবেলা চান্দ্রিকা বাচ্চারা খেলছে, ছোট বাচ্চারা, ও বলছে চার আমার সাথে, ও বলছে চার আমার সাথে, বলি কিনা আমরা বলেছি কেন, যারা বলেননি হাত তুলে সবাই বলেছি, সবাই দেখেছো নাকি বাংলাদেশের জন্য সবাই দেখার কথা। আর সরাসরি এরকম না করলেও সে বুঝি। আচ্ছা আপনি যেভাবে যেদিকে জানা হয় বুঝিটা, ও বলে আমার সাথে, ও বলে আমার সাথে, ওল্লা করে লড়াই অথবা সূর্য দেখেন তো, তো আল্লাহ যে আসে আছেন, আল্লাহ যে আমাদের সাথে আছেন, এটা কিন্তু আমরা বিশ্বাস করি না, বড় বিশ্বাস করি, বিশ্বাস করেন আল্লাহ আমাদের সাথে আছে, কিন্তু চন্দ্র সুন্দর একটা উদাহরণ দিলাম, কিন্তু উদাহরণ আল্লাহর মতো কোনো কিছু নাই, কোনো কিছুর উদাহরণ ছিল না, চলে না। কিন্তু আমি বলছি ওই দেখছেন উপরে। আর এটা কেন বলা হলো, সাহাবে কেরাম সহি আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আল্লাহকে দেখব কিয়ামতের দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমরা বলো তো, যদি চাঁদ দিগন্ত পরিষ্কার থাকে, আসমান পরিষ্কার থাকে, অর্থাৎ মেঘপুঞ্জ না থাকে, মেঘমালা না থাকে, আর জ্যোৎস্নাময় রাত হয় অথবা সূর্য উপরে, তো সূর্যকে তো তোমরা দেখতে তোমাদের বাধা সৃষ্টি হয়, যদি মেঘমালা না থাকে, সূর্য মজুদ দেখতে কোনো অসুবিধা হয়, চাঁদ যদি মেঘমালা না থাকে তাহলে ওইরকম বা অথবা কুয়াশা ইত্যাদি না থাকে, পরিষ্কার থাকে দিগন্ত, তাহলে আমাদেরকে চাঁদ চাঁদ দেখতে কোন রকমের অসুবিধা হবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওইরকম তোমরা কিয়ামতের দিন সরাসরি রব্বুল আলামিনকে দেখবে, কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি দেখতে চাও তাহলে আল্লাহর গুণাবলী এরকম মানতে হবে। আপনি বলবেন না আল্লাহ আমার সাথে, বলে দেবেন না আমার মনে গুঞ্জন দর জমিন ও আসমান লেখে গুঞ্জন দর কুলুবে মুমিনা আমানা গুঞ্জন, বুঝতে পারছেন? ওকে হ্যাঁ ওই পীরদের যারা বিশ্বাস করে আউযু বিল্লাহি মিন যালিক, ওয়াহদাতুল উজুদ সৃষ্টি স্রষ্টা সমান, এদের কথা বা সৃষ্টি আর স্রষ্টা এক, এগুলো আছে না এরকম অন্য বুঝছে শয়তান, বললে সৃষ্টি আর স্রষ্টা এক, আস্তাগফিরুল্লাহ, ওয়াহদাতুল উজুদ বলে আকাশে জমিনে আমার ঠাই হয় না, আমার ঠাই হয় মুমিনের অন্তরে, এই হচ্ছে ফাসিলা জায়গা। মন্না গুঞ্জন দর জমিন ও আসমা লেখে গুঞ্জন দর কুলুবে মুমিনা। তাই কখনো কখনো আমি জিজ্ঞেস করলাম বলো তো আল্লাহ কবুল মানে হিনা বলে কিনা, ওই হয়েছে ওই সুফিদের সুফিদের বানানো একটা পঙ্ক্তি। আর এর আগে জালি হাদিস জাল হাদিস বানিয়ে দিয়েছে, দেখেছি উনি একটু হাদিস উল্লেখ করেছেন সিলসিলাতুল হাদিস যঈফা এরকম হাদিস উল্লেখ করেছেন। তো আল্লাহ কি আপনার মনে, যদি আল্লাহ আপনার মনে হয় আউযু বিল্লাহ মিনাল শাইতানির রাজিম, তাহলে পৃথিবীতে কত মুমিন আছে, সব মুমিনের সাথে এক একটা আল্লাহ, তাহলে করে আল্লাহ হলো এই কথাটি সত্য না মিথ্যা, বুঝতে পারছেন? আপনারা কি বলেন, সত্য হবে না মিথ্যা হবে? সবাই এখনো বুঝিয়ে নিতে, আমি আপনাদেরকে বলছি আপনাদের সবার মনে কি আল্লাহ আছেন? সরাসরি আল্লাহ আল্লাহ, তাহলে আপনি যখন মারা যান তখন আল্লাহকে মারা যান? হ্যাঁ, হয়তো বলতে পারে আল্লাহ জিকির আছে, ঠিক না? তো সে বলছে কি ওখানে আমার ঠাই হয়, ঠাই হয় মালিক উল্লাহ। ওই যে একবার দুইজন লোকের মধ্যে ডিবেট হচ্ছিল মুনাবারা, একজন দাঁড়িয়ে বলছে আমার যত জ্ঞান রয়েছে আমার জ্ঞান সমুদ্রের সামনে তুমি সাঁতারবে সাঁতারবে তোমার ঠাই বলে না, আরো উঠেছে উঠে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠাই পেয়ে গেছে, বুঝতে পারছেন? আরে ও বলছি তুমি সাঁতারবে ঠাই পাবে না, আর ও উঠেছে আল্লাহ কই, কেউ যদি জিজ্ঞেস করে আপনি বলবেন বোধহয় আল্লাহ উপরে কোন জায়গায়, আরশে মুআজ্জিম আল্লাহ তার স্থান বুঝাবে আরশে আলিমে রয়েছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। আচ্ছা, এই গেল আল্লাহু আলা কুল্লি শাইইন شيئين شهيد الورطو إرقوا يكيان إن الذين فتلوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق نشتري جرى مؤمن نار ناري كي قصد ديئة شه جالية شه تارقوا لطوبة كورني تارد جنب نوية شه جهنم العذاب أرقوا جنيتو أغني العذاب جلال العذاب أغني پورا العذاب। এই জায়গায় দেখেন ওরা যারা মুমিনদেরকে শাস্তি দিয়েছে তারপরে যদি ওরা তওবা করে তো বোঝা গেল, তাই না? আল্লাহ তাদেরকে মাফ করতে, সুবহানাল্লাহ, এ তো বড় জুলুম নির্যাতন, এ তো ছোট আল্লাহ বলছে যদি তারা তওবা করেন তো আমি তাদেরকে মাফ করে দিতাম, কিন্তু তারা তওবা করেনি তাই তাদের জন্য রয়েছে কিসের আযাব, জাহান্নামের আযাব। আল্লাহ আমাদের সকলকে আহ্বান করছেন আসুন আমরা সবাই তওবা করি, আল্লাহর দিকে রুজু করি, আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। এই আয়াতগুলির ব্যাখ্যা স্বরূপ বা ব্যাখ্যা কোন কোন ঘটনা উল্লেখ হয়েছে, আমি সেই ঘটনা আজকে উল্লেখ করিনি, পরবর্তী দর্শে উল্লেখ হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন দর্শে, আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিইল মুসলিমিন الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، جزاكم الله خيرا.